উত্তরটি পরিপূর্ণ না হওয়ার আগেই চলে গেল ভুল টিপ লাগার কারণে। তো আমি আবারও বলছি শাহেদ ভাই, আসলে আমলহীন আলেমের কোনো মূল্য নেই, যেমন ফলহীন বৃক্ষের কোনো দাম নেই। আলেম যদি এলেম অনুযায়ী আমল না করে তাহলে এই এলেম তার বিপক্ষে দাঁড়াবে, তার জন্য ক্ষতিকর হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরাই করো না? কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যে কথা বলো সে অনুযায়ী আমল না করো তাহলে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ধরনের ক্রোধের কারণ। সুতরাং আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে হলে এলেম অনুযায়ী আমল করতে হবে। ইহুদিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ নাজিল হয়েছিল এই কারণেই, তারা সত্যকে জেনেছিল কিন্তু সে অনুযায়ী আমল করে নাই। জি শাহেদ ভাই, আমি আপনার সাথে একমত। অনেকে আছে, এলেম অর্জন করেছে, সহিহ আকীদার জ্ঞান অর্জন করেছে, কিন্তু আমলে দুর্বল, আমল করে না, আমল থেকে পিছিয়ে, এটি মারাত্মক ধরনের অপরাধ। আমল করতে হবে, আমল ছাড়া এলেমের মধ্যে কোনো বরকত হয় না। এমনকি যেই আলেম এলেম অনুযায়ী আমল করে না তাকে আলেম বলাই ঠিক নয়, আলেম নাম দেওয়াই ঠিক না। সুতরাং আমরা এলেম অর্জন করব আমল করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে এই কথাটি বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা এখানে আসরের কসম করে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, এলেম অর্জন করেছে, জেনে শুনে যারা ঈমান এনেছে, ঈমান এনেছে মানে জ্ঞান অর্জন করেছে আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, এবং ঈমান আনয়ন করেছে, এবং ওয়ামিলুস সালিহাত, আমলও করেছে। এতে বোঝা গেল শুধু এলেম অর্জন করা, শুধু জানা যথেষ্ট নয়, আমল করতে হবে, আমল ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, সুতরাং শুধু ঈমান আনলে চলবে না, এলেম অর্জন করলে চলবে না, সে অনুযায়ী আমল করতে হবে। কোরআনের কোথাও এই কথা বলা হয়নি যে শুধু এলেম অর্জন করলেই নাজাত পাবে, ঈমান আনলেই নাজাত পাবে, এরকম কথা কোরআনের হাদিসের কোথাও বলা হয়নি। বরং প্রত্যেকটি স্থানে আমল করাকে জড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমল ছাড়া কেউ নাজাত পাবে না, নাজাতের আশাও করতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন শাহেদ ভাই, আমল করা দরকার, আমল করা আবশ্যক। এলেম অর্জনের উদ্দেশ্যই হলো আমল করা। যে আলেম অন্যকে এলেম শিখায়, নিজে আমল করে না, তার দৃষ্টান্ত হচ্ছে ওই মোমবাতির মতো, যে মোমবাতি নিজে জ্বলে অন্যকে আলো দেয়, ওই দিকে নিজে পুড়ে সারখার হয়ে যায়। সুতরাং আলেমের উচিত, আলেমের উপর আবশ্যক হচ্ছে এলেম অনুযায়ী আমল করা। আলেম যদি আমল করে, আমলকারী হয়, তাহলে তার দাওয়াতে বরকত হবে, তার কাজে বরকত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজে বরকত দান করবেন। আজকে অনেকে নসিহত করতেছে, অনেক বক্তৃতা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না সমাজে, কাজ সমাজ তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। এর কারণ হলো মানুষ তো দেখে দায়ীর চরিত্রের দিকে লক্ষ্য করে, দায়ী আমল করে কি না। একজন সাধারণ মানুষ যখন দেখবে যে দায়ী ওয়াশ করতেছে, আলেম ওয়াশ করতেছে, কিন্তু আমল করতেছে না, তখন সাধারণ লোকেরা সন্দেহ পড়ে যাবে যে এই লোক যা বলছে তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে নিজে আমল করছে না কেন? নিজে আমল করা আবশ্যক। নবী রাসূলগণ আগে আমল করতেন, মানুষকে যেটা বলতেন তারা সবার আগে তা বাস্তবায়ন করতেন, পিছিয়ে থাকতেন না। এটি হলো নবী রাসূলদের নীতি, সেই সঙ্গে আলেম ওলামাদেরও নীতি হওয়া আবশ্যক। কেননা আলেম ওলামাগণ হলেন নবীদের ওয়ারিস, সুতরাং নবীদের পথে চলা আবশ্যক। নবীরা আমলে আগে থাকতেন, মানুষকে যা বলতেন নিজেরা আগে বাস্তবায়ন করতেন। এমনি আমাদের আলেম সমাজের এমন হওয়া উচিত। পরিবারের মধ্যে যদি একজন আলেম থাকে, সে যদি এলেম অনুযায়ী আমল না করে তাহলে পরিবারের কেউ আমল করবে না, বলবে যে আমাদের যিনি গুরু, যিনি প্রধান, যিনি আলেম, সেই তো আমল করে না, তার দেখা দেখি অন্যরাও আমল ছেড়ে দিবে। জি শাহেদ ভাই, আমি আর লম্বা করছি না, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলেম অনুযায়ী কেউ আমল না করে তাহলে সে ধ্বংস হবে দুনিয়াতে, ধ্বংস হবে আখেরাতে, তার নাজাতের কোনো আশা নাই, সে নিজে ধ্বংস হবে। তার কারণে সমাজও ক্ষতিগ্রস্ত হয়, মানুষও ক্ষতিগ্রস্ত হয়, মানুষও বিভ্রান্তিতে পড়ে, ফিতনায় পড়ে। তাই আমাদের সকল আলেমদের উচিত, আমার নিজের জন্য আমি উপদেশ দিচ্ছি, আমি যেন আমল করতে পারি, আপনাকেও যেন আল্লাহ তালা আমল করা তৌফিক দেন এবং পৃথিবীর প্রত্যেকটা আলেমকে যেন আল্লাহ তালা সহি শুদ্ধভাবে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।